হরিদের সাথে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় চাঁদ মেঘ হরিদের সাথে যে আছে স্বপন পুরি নেই কোষে থাসি মালন চেনে ফুলের বাহার বাতাস যে উদাসি এমন সময় ডালিম কুমার এলো বাঁশি হাতে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় চাঁদ মেঘ হরিদের সাথে সোনার খাটে ঘুমায় কন্যা রূপার খাটে পা কুমার ডাকে জাগো জাগো কন্যা জাগে না মায়ার কাঠি ছোঁয়ানো তার কমলাখি পাতে ঘুম যায় বাঁশুরিয়া ডালিম কুমার বাজায় তখন বাঁশি নহবতে বাজলো সানাই ফুটলো ফুলের হাসি নয়ন মেলে রূপ কুমারী চাইল যোছনাতে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় চাঁদ মেঘ হরিদের সাথে ঘুম যায় চাঁদ মেঘ হরিদের সাথে।